يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم بلو উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টির সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা হইতে প্রজ্বলিত করো যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা সর্বজ্ঞ إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون তাহার ব্যাপার শুধু এই তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হও ফলে উহা হইয়া যায় فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون অতএব পবিত্র ও মহান তিনি যাহার হস্তে প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।